মতে ভল পানা মতে ভল পানা তু মতে ভল পানা ঝিও কন্টা কুয়ানা তু ভুলরে চালি বাঝিও কন্টা কুয়ানা মু দেই পারিবিনি রাজউয়াস মু দেই পারিবিনি ফগুণ মাস তু মতে ভল পানা মতে ভল পানা তু ভুলরে চালি বাঝিও কন্টা কুয়ানা তু ভুলরে চালি বাঝিও কন্টা কুয়ানা গণা চলেই বিততে নাহি মোরু পা ঝুলনা ঝুলেই বিততে ও নাহি মো সুনা গণা চলেই বিততে নাহি মোরু পা ঝুলনা ঝুলেই বিততে মু দেই পারিবিনি মতি মহল পারিবিনি পারিজাত ফুল তু মতে ফুল দে না মতে ফুল দে না তু ফুলরে চালিবা ঝিও কন্টা কুয়ানা তু ফুলরে চালিবা ঝিও কন্টা কুয়ানা দুনিয়ারে নাহি কো ঝিও হস বদলরে আসি নেই জীবনু হ জানিছি দুনিয়ারে নাহি কো ঝিও হস বদলরে আসি নেই জীবনু হ তু হবু যদি মোর মনর মানসি তু অধা বাটরে তো জীবনি ঋষি তু তরে কহি দে না তরে কহি দে না